এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। বুঝলে না রে হেম, তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। বুঝলে না রে মন, তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। পরের জায়গা পরের জমি কিছুই নয় তোমার, চোখ বুঝিলে এই দুনিয়া হইব যে অন্ধার। পরের জায়গা পরের জমি কিছুই নয় তোমার, চোখ বুঝিলে এই দুনিয়া হইব যে অন্ধার। পরাণ পাখি গেলে তুমি ঘুরবা কি তখন, তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। ও তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। বুঝলে না রে মন, তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। ও তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। এই দুনিয়ার গাড়ি বাড়ি কিছুই নাহি রবে, ডাকাশিলে সজন সুজন ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার গাড়ি বাড়ি কিছুই নাহি রবে, ডাকাশিলে স্বজন সুজন ছেড়ে যেতে হবে। ও শুধু রবে তোমার জন্যে ওই সাদা কাফন, তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধার ঘরে যেতে হবে। বুঝলে না রে, থাকতে হবে ওই কবরে একদিন হইল না স্মরণ। ও তোমার থাকতে হবে ওই কবরে একদিন হইল না সরু, ও তোমার থাকতে হবে।